আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, আর সেটা হল আপোষের সহযোগিতা। দুনিয়ার মানুষ দুনিয়াতে বসবাস করে সমাজবদ্ধভাবে, মানুষ হচ্ছে সামাজিক জীব, কোনো মানুষই একাকি বাস করতে পারে না, কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। এক মানুষ অপর মানুষকে নিয়ে পরিপূর্ণ হয়, সমাজবদ্ধভাবে এভাবেই বাস করে, প্রতিবেশী নিয়ে বাস করে, আর এই জন্য প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। জায়গা কেনার আগে প্রতিবেশী দেখতে হয় প্রতিবেশী কেমন। মানুষ এক অপরের সহযোগিতা করবে, বিশেষ করে মুসলিমরা এক অপরের সহযোগিতা করবে, এটাই হচ্ছে ইসলামের নীতি, মুসলিমদের আদর্শ এবং মুসলমানদের নৈতিকতা। এক অপরের সাহায্য করবে, সহযোগিতা করবে, কেননা মহান আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক ও ভালো কাজে, পরহেজগারির কাজে, আল্লাহ সংযমশীলতার কাজে, আল্লাহ তাআলাকে ভয় করার কাজে তোমরা কি করো, এক অপরের সহযোগিতা করো, পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর কোন খারাপ কাজে, নোংরা কাজে, অশ্লীল কাজে এক অপরের সহযোগিতা করো না। যখনই দেখবেন কোনো ভালো কাজ, সেই ভালো কাজে আপনাকে ডাকা হোক অথবা না হোক, আপনি সহযোগিতা করবেন। অবশ্য যেখানে প্যাসেজের ব্যাপার আছে সেটা আলাদা কথা, কিন্তু যেখানে দেখবেন যে আপনি তার সাথে লেগে দিলে, তার কাজ করে দিলে, তাকে সহযোগিতা করলে সে খুশ হবে, সেখানে আপনি পিছপা থাকবেন না। প্রত্যেক মুসলিমের উচিত, বিশেষ করে সেই মুসলিমের সাহায্য করা যার কষ্ট হচ্ছে, আর্থিক সাহায্য, কায়িক সাহায্য, মানে পরিশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উপদেশ দিয়ে সহযোগিতা করবেন, কোন পরামর্শ দিয়ে সাহায্য করবেন, কিংবা কিছু না পারলেও দোয়া দিয়ে সহযোগিতা করবেন। এইভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুসলিম সমাজ গড়ে ওঠে। আল্লাহ তাআলার নীতি হল যে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো। জন্মের সময়ে যদি এক মহিলার কষ্ট হয়, সেই মহিলাকে হাসপাতালে দিতে হয়, সেই মহিলার অন্য সহযোগিতা দরকার হয়, তার বাড়িতে হয়তো তার স্বামী নেই কিংবা আরো কিছু, তাহলে তার সহযোগিতা করো। তেমনি বিয়ের সময়ে, এক মেয়ের বিয়ে হচ্ছে না, তার বিয়ে কিভাবে হবে, তারপরে বিয়ের সময়ে, বিয়ের দিনে তার সহযোগিতা করা, তার যদি খরচ খরচা না হয়, দেখেছেন গ্রামের মানুষ সাধারণত, শহরে হয়তো হয় না, কিন্তু গ্রামের মানুষ ওই গরিব মানুষের জন্য বাড়িতে বাড়িতে কি করে, চাঁদা তোলে, কেউ চাল, কেউ পেঁয়াজ, কেউ টাকা, কেউ পয়সা দিয়ে সহযোগিতা করে একটা বিয়ে উদ্ধার করে। সত্যি খুব সুন্দর পরিবেশ। আর ঠিক মরার সময়ে, কেউ মারা গেলে যদি সেই বাড়িতে মানে মেহমানদের মেহমানি করাবার কোনো ক্ষমতা না থাকে, তাহলে পরে গ্রামের লোক বা সমাজের লোক বা জামাতের লোক, তারা নিজেরা পরস্পর নিজের বাড়ি বাড়ি ওইভাবে সহযোগিতা করে সেই মৃত ব্যক্তির সৎকারের জন্য যা কিছু করার দরকার, কখনো কাফনে টাকা লাগে, কখনো মেহমানদেরকে খাওয়াতে পয়সা লাগে, সেগুলো সব বাইরে থেকে। আল্লাহ আকবার, এত সুন্দর পরিবেশ। এই হচ্ছে মুসলিম সৌহার্দ্যের পরিবেশ, যে তারা এক অপরকে সহযোগিতা করবে, মরার সময়ে হোক কিংবা বিবাহের সময়ে হোক কিংবা অন্য বিপদের সময়ে হোক, ঝাঁপিয়ে পড়বে বিপদের সময়ে। কোন জায়গায় আগুন লেগেছে, আগুন নিভাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, কোন জায়গায় ভূমিকম্প, সেখানে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এ নয় যে চুপচাপ দেখবেন, দর্শকের ভূমিকা পালন করবেন, তা না। দর্শকের ভূমিকা কেমন, প্লেয়াররা খেলে আর চারিদিক থেকে দাঁড়িয়ে দেখে, মারামারি হলে তারা আমি বুঝুক দেখছি, আমরা দেখছি, যেমন টিভিতে হয়, টিভিতে মারামারি হয় আপনি দেখেন চুপ করে, দর্শকের ভূমিকা না, আপনি নিজের কর্মীকের ভূমিকা, আপনি নিজে কর্মী হন, গিয়ে আপনি সাহায্য সহযোগিতায় হাত লাগান, মানুষের উদ্ধার কাজে হাত লাগান। এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে ইসলামের প্রার্থনা, বা বাঞ্ছনীয় এটাই, বাঞ্ছনা এটাই। যে আপনি এক মুসলিম ভাইয়ের সহযোগিতা করবেন। আপনি দেখবেন আপনাদের সাধারণত এই পরিবেশের আপনি দেখবেন মসজিদে আমেল আছে, মসজিদে আমেল থাকলে পরে মসজিদের লাইট অফ করবে কে? সেই হয় ইমাম মুয়াজ্জিন না হয় আমেল। মসজিদের দরজা বন্ধ করবে কে? সেই আমেল, কারণ সে পয়সা খায়। আপনি মসজিদ থেকে লাস্টে বের হয়ে যাচ্ছেন, আপনি করবেন না, কেন? লোক আছে তো, যদিও লাইট সারা রাত জ্বলে তবুও আপনার গরজটা, কেন? আমেল আছে, যে পয়সা নেই সে করবে। আরে ভাই, তার কোনো অসুবিধা, সে আগে বেরিয়ে গেছে, তুমি লাস্টে, তোমার আগে যদি বন্ধ করে যায় তা তুমি আবার রাখবে, লাইট কেন আগে থেকে বন্ধ করলে? তো সে চলে গেছে, তুমি আছো মসজিদে, তুমি লাইটগুলো বন্ধ করে যাও না, সে পয়সা খায়, সে করবে না কেন, সে বসে থাকুক। এ হচ্ছে মনের ভিতরে হিংসা, মনের ভিতরে অহংকার, এই করে সে আমেলের ভরসায় থাকে এবং মসজিদটাও বন্ধ করে না, অপচয় হয় সারা রাত, কখনো এসি চলে, কখনো লাইট চলে, কখনো দরজা খোলা থাকে, কুকুর বিড়াল ঢোকে, মসজিদকে অপবিত্র করে। এর দোষ কার হবে? দোষ আর হবে না যে মসজিদ ছেড়ে গেল, যে লাইট বন্ধ না করে দরজা বন্ধ করে ছেড়ে গেল, তার দোষ হবে না। আপনি রাস্তার ধারে যদি কচি বাচ্চা বা কোনো মানুষকে আপনি মরতে দেখেন, আপনি যদি সহযোগিতা না করেন, তাকে হাসপাতালে না নিয়ে যান, আপনি যার মরা, যে কাক খাবে সে আঙা থাকবে, যার মরা সে আপনি দেখে নেবে, চাচা আপন যান বাঁচা বলে পার হয়ে চলে গেলেন, লোকটা মারা গেল, এ দোষ আপনার হবে না। খুন, খুনের যে দোষ অপরাধ আপনার ঘরেও আসবে, যেহেতু আপনি দেখে শুনে, একটা ছোট বাচ্চা ঠিক আছে, সে হারাম বাচ্চা, সে জারজ সন্তান ঠিক আছে, কিন্তু একটা প্রাণ, সেই প্রাণটাকে বাঁচাবার দায়িত্ব আপনারও আছে। আপনি নেবেন না, অন্তপক্ষে এমন জায়গায় খবর দিন, এমন জায়গায় পৌঁছে দিন যেখানে তার প্রাণটা বাঁচবে। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের প্রতি দরদ দেখালেন না। এমন কে মানুষ যে মানুষ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় না? সে কি মানুষ? সে কোন ধরনের মানুষ বিপদের সময় সহযোগিতা করে না? এই আমেল আছে বলে মসজিদে কুটো পড়ে থাকলে, যদি একটা কুটো, একটা কুটা কিংবা একটা পাথর মসজিদে পড়ে থাকে, একটা ময়লা পড়ে থাকে, সে ময়লা তুলে ফেলে দিলে কত নাকি? দশটা নাকি? আপনি করবেন না কেন? আমেল আছে তো, পরিষ্কার করবে। অথচ আপনি জানেন যে দশটা স্বভাব হবে, এই স্বভাব নিতে আপনি কুণ্ঠাবোধ করেন, সংকোচ করেন, আপনি আপনার প্রেস্টিজ দেখেন, আমি কেন করব। অথচ মাশাআল্লাহ সালাফরা ছিলেন, তারা মসজিদে যদি কোনো কোটা পড়ে থাকত সেটাকে তুলে নিয়ে পকেটে রেখে নিতেন, কিংবা এমন জায়গায় গোপনে যাতে কেউ দেখতে না পায়, না লোক দেখা নিয়ে আমি দেখাচ্ছি, দেখো আমি কোটা তুলছি মসজিদ থেকে, না তা না, গোপনে গোপনে করতেন। আর আপনি না গোপনে আর না প্রকাশ্যে, লোক আছে তো, মানে সহযোগিতা করতে চান না, মসজিদের লাইটটা বন্ধ করবেন, মসজিদের গেটটা বন্ধ করবেন, মসজিদ থেকে একটা ময়লা তুলে দেবেন, এটা আপনি সহযোগিতা করবেন না, এ মুসলিমের কাজ না। তারপরে পৌরসভার কর্মচারী আছে, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, কলার ছাল পড়ে আছে, আপনি জানেন যে কারো পা পড়লেই পিছলে সে তার বিপদ ঘটবে, আপনি জানেন যে পাথর পড়ে আছে, কারো পায়ে লেগে তার ক্ষতি হবে, অথবা কারো গাড়ির টায়ারে লেগে টায়ারের ক্ষতি হবে, আপনি জানেন, কিন্তু কার ক্ষতি হলে আপনার কি, আপনার গরজটা, আপনি গরজ দেখান চলে যান। আর বলেন কি যে আমেল আছে, এই একটু আগে মাগরিবের আগে এক সৌদির সঙ্গে ঝগড়া হয়ে গেল, অফিসের সামনে, গেটের সামনে গাড়ি থেকে পেপসির ডিব্বা ফেলছে, ময়লাগুলো ফেলছে, আমি এখানে কেন, গেটের সামনে কেন, বেশ মুশকিল, আপনি আমেল, তাই আমেল তো আছে, তোর দায়িত্ব কি? আমেল আছে বলেই বালাদিয়ার লোক এসে করাবে, কিন্তু গেটের সামনে যদি ফেললি, এটা তোর দায়িত্বটা কি? তোমার সহযোগিতা নেই, আমেল আছে ঠিকই, কিন্তু আমলের সহযোগিতা করতে হয়, মানুষ মানুষের সহযোগিতা করবে। তুমি ইচ্ছা করলে ডিব্বাতে ফেলতে পারো, ডিব্বায় না ফেলে রাস্তাতেই ফেলে দিলে, তাও আবার গেটের সামনে, বলছি তোমার চোখ দেখাচ্ছে। এইভাবে যদি এই অবস্থা হয়, আপনারা জানেন, কথাও জানেন যে ইমানের সব থেকে বড় শাখার নাম কি, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মূল কাণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে নিম্নমানের শাখা হচ্ছে কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, তুলে ফেলা, এটা কিন্তু ইমানের অংশ। তোমার ইমান কোথায়? তোমার ইমানদারিত্ব কোথায়? যে রাস্তা থেকে আমেল আছে, সে আমেল কখন আসবে, সে করাবে, উঠাবে, বাকি থাকলো পড়ে। এইভাবে যদি আমরা পরস্পরকে সহযোগিতা না করি, তাহলে কোথায় আমাদের ইমানদারিত্ব? রাস্তাতে আপনি যাচ্ছেন, আপনি আছেন, কিংবা আপনি আপনার দোকানে বসে আছেন, সামনে রাস্তার সামনে দিয়ে আপনার এক মহিলা পার হয়ে যাচ্ছে, দেখছেন যে একজন কিংবা দুজন যুবক তার সঙ্গে ইবটিজিং করছে, তাকে কষ্ট করছে, তাকে উত্তক্ত করছে, তাকে বিশ্রী কথা বলছে, তার দিকে বিশ্রী ইঙ্গিত করছে, আপনার রাগ হয় না, সহযোগিতা করার ইচ্ছা হয় না যে মেয়েটাকে বাঁচাবো, মেয়েটাকে সহযোগিতা করব, বা ওই গুন্ডাদের হাত থেকে, ওই লম্পটদের হাত থেকে মেয়েটাকে বাঁচাবো, এ ইচ্ছা হয় না। কেন হয়? আপনার ইচ্ছা নেই, দেখলে যার মেয়ে এসে আপনার বুঝবে, অথবা আপনি ভয় করেন ওদেরকে, ওদেরকে ভয় করেন, কিন্তু অন্তপক্ষে যদি আপনি ভয়ই করেন তবুও অন্তপক্ষে যতটুকু আপনার সাধ্য ততটুকু করা দরকার না, দরকার না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা একটা মুনকার, মুনকার মানে কি, একটা গর্হিত কাজ, খারাপ কাজ, আপত্তিকর কাজ করছে, ইব্রিজিং করছে একটা মেয়ের সাথে, আপনি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করবেন তা চলবে না। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, যখন কোন আপত্তিকর কাজ দেখবে তখন যদি তোমার সাধ্যে হয়, সামর্থ্যে হয়, তাহলে হাত দিয়ে, শক্তি দিয়ে বাধা দাও, দেন ওই গুন্ডা দুটোকে ছড়িয়ে দেন মেয়ের মেয়ের কাছ থেকে, যদি পারেন তো ভালো কথা, এবং না হুজুর আমাকেই তো পিছিয়ে ফেলবে, তাহলে ফাবি লিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবি লিসানিহি, যদি তা না পারে তাহলে মুখ দিয়ে, ভাই ঠিক না, তোমার ঠিক হচ্ছে না, করছো কেন, তাতেও যদি ভয় হয় তাহলে আপনি আলাদা কথা, অন্তর দিয়ে ঘৃণা করেন যে লোকটা, এই লোক দুটো মেয়ে পেছনে লেগেছে, খারাপ কাজ করছে, কিন্তু যদি আপনার ভিতরে কোন রকমেরই অনুভূতি না জাগে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবাদালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে যে অন্তর দিয়ে ঘৃণা করাটা দুর্বল ঈমান, আর যদি অন্তর দ্বারাতেও ঘৃণা না করেন তাহলে লাইসা ওয়ারা আযালিকা হাববাতু খারদালি মিনাল ঈমান, তাহলে এর পিছনে, এর পরে স্টেজে আপনার হৃদয়ে সরিষা দানা পরিমাণ ঈমান নেই, না আপনি সহযোগিতা করলেন, বাধা দিলেন, না মুখ দিয়ে উপদেশ করলেন, আর না আপনি অন্তর দিয়ে ঘৃণা করলেন, তার মানে আপনার ঈমান নেই, আর অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়, কারণ আপনি আপনার শক্তি নেই, সত্যি কথায় শক্তি না থাকে আলাদা কথা। এইভাবে আপনি একটা মেয়েকে সাহায্য করতে অগ্রসর হন না, দেখেন না দেশে কিভাবে ধর্ষণ চলছে, কত রকম ভাবে ধর্ষণ চলছে, আমাদের দেশ তো ওপেন, সেখানে তো আর এইরকম আইন নেই যে ধর্ষণ একবার যে করবে তার এইরকম করা শাস্তি হলে পরে আর হয় না, এখানে চুরি কম হয়, কেন জানে, ধরা পড়লে তার হাত কাটা যাবে, চুরি হয় না, কিন্তু আমাদের দেশে অতি বড় তত বড় শাস্তি, লোকের আবার সমালোচনা করে, বড় শাস্তি দিলে সমালোচনা করে যে ইসলাম হচ্ছে বর্বর, এই সামান্য চুরি করেছে তো কি হবে, কটা টাকা চুরি করেছে তার জন্য হাত কাটতে হবে, আরে তার জন্য হাত কাটা নয়, যাতে করে আর চুরি না হয় তার জন্য হাত কাটা, চুরি বন্ধ করার জন্য হাত কাটা। আমাদের দেশ ওপেন আছে, ধর্ষণ চলছে, ছোট মেয়ে থেকে নাবালিকা থেকে নিয়ে সাবালিকা পর্যন্ত ধর্ষণ চলছে, আর এই ধর্ষণের জন্য কত মেয়ে আত্মহত্যা করছে, কত মেয়েকে মেরে ফেলা হচ্ছে, এই দেখেও আমাদের যেন মন ওঠে না, আমরা সজাগ হই না, আমরা সচেতন হই না, আমরা সহযোগিতা করার জন্য হাত বাড়াই না। আমার নিজের একটা ঘটনা, আমি একবার কলকাতায় বাসে আসছি, বাসে প্রচন্ড ভিড়, আমার কাছে টাকা আছে, তারপর আমার পেছন থেকে দুইজন আর আমার মুখ থেকে এইভাবে বাসের হাত ধরে আমাকে এমন কায়দায় ফেললো যে ভিড়ে আমি বুঝতে পারছি ভিড়ের চাপে, আর এদিকে মাঝখান থেকে পেছন থেকে একজন আমার পকেটে হাত ভরছে, আমার পকেটগুলো সার্চ করছে, আমার ব্যাগ সার্চ করছে, তারপর যখন আমার ব্যাগটা সার্চ করছে দেখছে টাকা নিশ্চয়ই কোথাও আছে, পকেটে যখন পেলাম তখন ব্যাগে আছে, ব্যাগের চেনটা খুলে যেমনি হাত ভরেছে আমি ভাবছি ব্যাগটা নড়ছে কেন, চট করে হাতে ধরে ফেলেছি, যেমনি ধরে ফেলেছি আর বাস, সঙ্গে সঙ্গে সে সহ আরো কয়েকজন লোক বাস থেকে চলতি বাসে নেমে গেল, কারণ শহরের ভিতরে বাস চলছে তো, রানিং বাসে নেমে গেল, তারা হচ্ছে কি পকেট মার, কি বলে পকেট মার, সামনে আমার সামনেই একটা লোক বসে আছে সিটে টুপি লাগিয়ে, টুপি লাগানো লোক, দাড়িওয়ালা লোক, সে বলছে অনেকক্ষণ থেকে আপনার পকেট সার্চ করছিল, আমি তো অনেকক্ষণ থেকে করছি আপনি বললেন না, বলছে কে কার বলে বুঝতে পারছেন, সবাই নিজের জান আছে, মানে আপনার আপনার প্রতি হামলা হতো, আমার প্রতি হামলা হতো, বুঝতে পাচ্ছেন, আমার আমি একজন দাড়িওয়ালা, সেও একজন দাড়িওয়ালা, সে টুপি লাগিয়ে আছে, আর তার সামনে আমার চুরি হচ্ছে দেখছে, তাও কিছু বলবে না, কেন বলবে না, ভয়, পরে ওকে এ ভয় কেন তোমার, যদি এইরকমই ভয় করো তাহলে দুনিয়াতে আর কিছু থাকবে, শুধু পুলিশই, পুলিশের দায়িত্ব এইসবগুলোকে মানে বাধা দেওয়া, রোখা, পাবলিকের দায়িত্ব নেই, পাবলিকের দায়িত্ব কোথায়, ইমানদারের দায়িত্ব কোথায়, পকেট মারি দেখেও, চুরি দেখেও যদি আপনি বাধা না দেন, আপনি ভাবছেন যে আজকে অনেক সময় দেখবেন পাড়া গ্রামের লোকেরা ফসল খাচ্ছে, এক গরুতে বা ছাগলে কারো ফসল খাচ্ছে, আপনার নয় তো, আপনার না গরু ছাগল আর না আপনার ফসল, বাস মাথা ব্যথা নেই, আপনি পার হয়ে যাচ্ছেন, সহযোগিতা করার ইচ্ছা নেই, যে ফসল যার জমি তারও ক্ষতি হচ্ছে আর যার গরু ছাগল তারও হচ্ছে, ধরলে পড়ে হয়তো এমন জায়গায় জরিমানা করবে ইত্যাদি, তাতেও আপনার মন ওঠে না যে আমি একটু সহযোগিতা করে ছাগল গরুকে তাড়িয়ে দিই। এমন তো নয় যে বাঘে ধান খেলে ঘোরাবে, বাঘ তো নয়, কিন্তু আপনার আসলে মনের ভিতরে বাঘ নেই, আপনার মনের ভিতরে শক্তি নেই, মনের ভিতরে মনোবল নেই, মনের ভিতরে চাহিদা নেই যে আপনি লোকের উপকার করবেন। পরোপকার করা একটা বড় নেকির কাজ, কিন্তু আপনি করতে চান না, এজন্য বড় দুঃখের বিষয়। অনেক সময় দেখবেন সাংবাদিকরা ক্যামেরাম্যানরা কোন দুর্ঘটনা ঘটলে সেটাকে ছবি নেওয়ার জন্য ব্যস্ত থাকে, ইভটিজিং চলছে, ইভটিজিং এর ছবি নিচ্ছে, ইভটিজিং এ বাধা দেবে না, চুরি হচ্ছে চুরিটা ছবি নিচ্ছে, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা তাদের থাকে না বা সেই রকম ইচ্ছা মনোবৃত্তি থাকে না, এগুলো হচ্ছে বিশাল ক্ষতি ব্যাপার। আর এমন কিছু লোক আছে যাদেরকে দিতে পারলে আপনার সহযোগিতা করবে, পয়সা দিলে সহযোগিতা করবে, না দিলে পরে সহযোগিতা করবে না। মসজিদের ছাদে একবার, মসজিদের বাথরুমের ছাদে পানি জমেছিল, তো পানি পড়ছে, ভিতর থেকে পড়ছে, একজনকে বললাম ভাই উঠে এই ময়লাগুলো সরিয়ে দেন, পানি নেমে যাবে, তার ছাদটা নষ্ট হবে না, তো বলছি দূর সব কে করছে। দুজন দ্বিতীয় জনকে বললাম, সেও কিছু বলল না, কিন্তু বলা হয় দশটা রিয়াল দেবো, ফরম করে লাপিয়ে সে করবে, পয়সা ছাড়া কাজ করতেই চায় না, সব যদি পয়সা দিয়েই করবে, বুঝলাম পয়সা কামাতে এসছে, কিন্তু আরে ভাই কিছু উপকার তো আখেরাতের জন্য করতে হয়, শুধু পয়সা সব জায়গাতে হয় না, কিছু শুধু পয়সার জন্য না, সহযোগিতার যে একটা চাল্লার জন্য সহযোগিতা, রাসুলের জন্য সহযোগিতা, কিতাবের জন্য সহযোগিতা, আম মুসলমানদের জন্য সহযোগিতা, দিন হচ্ছে কিসের নাম, দিন হচ্ছে হিতোপদেশের নাম, হিতাকাঙ্ক্ষার নাম, শুভাকাঙ্ক্ষার নাম, এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন উন্নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম, শুভাকাঙ্ক্ষার নাম। কুলনা নিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কার জন্য হিতাকাঙ্ক্ষা, বললেন আল্লাহর জন্য, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষা, রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষা, আর মুসলমানদের নেতাবৃন্দের জন্য হিতাকাঙ্ক্ষা, আর সাধারণ জনসাধারণের জন্য হিতাকাঙ্ক্ষা, মানুষের ভালাই চাইতে হবে, ভালাই হচ্ছে এই পূর্ণ দিনটাই হচ্ছে হিতাকাঙ্ক্ষিতার নাম। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে, শিক্ষকরা পারস্পরিক সহযোগিতা করবে, ছাত্রেরা পরস্পর সহযোগিতা করবে, ছাত্রেরা অনেক সময় এক ছাত্রকে ডাউন করার জন্য কি করে, অনেক কিছু গোপন করে, মানে সে নম্বর তুলবে অপরকে নম্বর তুলতে দেবে না, এই জন্য গোপন করে, না তা না, নম্বর তুলুক, সেও তুলুক, তুমিও তুলুক, তুমি খবরদার নিজের ইলেম গোপন করবে না, কোন পরামর্শ গোপন করবে তা চলবে না, বরং পরস্পর সহযোগিতা করবে, স্কুলে মাদ্রাসায় কলেজে ছাত্ররাও পরস্পর সহযোগিতা করবে, চাষিরা পরস্পর সহযোগিতা করবে, আশেপাশে পাশাপাশি জমি থাকলে যাতে করে তার জমির ক্ষতি না হয়, কিংবা আমার জমিরই লাভ হয় তারপরে ক্ষতি হয়, এরকম খবরদার করবে না, বরং পরস্পর সহযোগিতা করবে ভালো কাজে, চাকুরেরা আপোষে সহযোগিতা করবে, ব্যবসায়ীরা আপোষে সহযোগিতা করবে, মহিলারা বাড়িতে আপোষে সহযোগিতা করবে, সব জায়গাতে সহযোগিতা, পরস্পরের সহযোগিতা ছাড়া সমাজ চলতে পারে না, যে সমাজে সহযোগিতা নেই সে সমাজ পঙ্গু। সুতরাং সহযোগিতার জন্য আমাদেরকে লোকের কাজে হাত বাড়াতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন সহযোগিতা করি, এমন কি স্বামী স্ত্রীর ভিতরেও সহযোগিতার প্রয়োজন, তাই না, দিনের কাজে এবং দুনিয়ার কাজে, স্বামী স্ত্রীর কাজে হাত লাগাবে, স্ত্রী হয়তো অনেক কাজ, আপনি বুঝতে পারছেন যে অনেক কাজ বেচারি করতে পারছেন না, ঠিক আছে, স্ত্রীকে যে কাজ, যে আপনার যে কাজটা স্ত্রীকে করতে হয় সেটা আপনি নিজে করুন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, নিজের জুতো নিজে সেলাই করতেন, ছাগল দোয়াতেন, দুধ দোয়াতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের খিদমত নিজে করতেন, যাতে করে স্ত্রীর উপরে চাপ না হয়, ও তো সংসারের কাজ করছেই, তো আমার যে কাজটা স্ত্রীকে করে দিতে হয় সেটা যদি আমি নিজে করে নিই তো তা সহযোগিতা হলো, এ নয় যে আপনি আপনার স্ত্রীর কাজ করে দেবেন, তার শাড়ি ধুয়ে দেবেন, কিংবা তার রান্না করে দেবেন, তার বাটনা বেটে দেবেন, তার কোটনা করে, এসব দরকার নেই, উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য মহিলার কাজ করবে, কিন্তু স্ত্রীকে যে কাজ আপনার কাজ করতে হয় সেটা আপনি নিজে করে নেন, এ হলো সহযোগিতা। আর স্ত্রী এমন স্ত্রী হওয়া দরকার যে স্ত্রী আপনাকে আপনার দিনের কাজে সহযোগিতা করবে, নামাজের সময় হয়ে গেছে, যাও গো আজান হয়ে গেছে ওঠো, তাই না? এমন স্ত্রী আছে যে স্বামীকে সহযোগিতা করে দিনের কাজে, দান করতে উদ্বুদ্ধ করে। এ নয় যে না দিও না, না নামাজ পড়তে যেও না, কিন্তু আজান হয়ে গেল উঠালো না, এই রকম হবে না, হওয়া উচিত না, স্ত্রীরও হওয়া উচিত না। সাওবান বলছেন, যখন সোনা চাঁদির ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হল যে সোনা চাঁদির জাকাত দিতে হবে, আর যারা এক নেজুন আযহাব ওয়াল ফিদদাতা সুম্মা লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, সোনা চাঁদি জমা রাখে আর জাকাত দেয় না, আল্লাহর পথে খরচ করে না, তার জন্য কঠিন আযাবের সুসংবাদ দাও। যখন অবতীর্ণ হল তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিজ, মাল তো বহু রকমের আছে, তো সব থেকে ভালো মাল বা কোন মাল আছে যে মালকে আমরা নিজেদের মাল বলে সেটাকে অবলম্বন করতে পারি বা সঞ্চয় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিয়াত্তাখিজা আহাদুকুম কালবান শাকিরা, দেখেন মাল কাকে বলে, কি মাল থাকা উচিত আপনার, তোমাদের প্রত্যেকের শুকুর গুজার হৃদয় থাকা দরকার। শুকুর গুজার হৃদয় মানে মানে যাই আপনি পান তাতে আপনার হৃদয় কি হবে, সন্তুষ্ট হবে, শুক্রিয়া জানাবে, নিমক হারাম যেন না হয়। যার মন নিমক হারাম সে মানুষের উপকার পেয়েও উপকার ভুলবে, মানুষের কাছে উপকার নিয়ে মানুষের উপকার নিমক হারামই করবে, আর যদি তার হৃদয়টা নিমক হারাম না হয়, নিমক হালাল হয়, তাহলে অল্প যা পাবে তাতেই সে শুক্রিয়া জ্ঞাপন করবে, এমন হৃদয় সত্যিই একরকম সম্পদ। ওয়ালিসানান যাকিরা, এমন জীব হওয়া দরকার, এমন জীব রাখা দরকার যে জীব আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, সময়ে সময়ে জিকির করবে, পাকে না পাকে জিকির করবে, আর বিশেষ করে যে সময়ে সময়ে জিকির, সকাল সন্ধ্যায় জিকির, বিভিন্ন সময়ে পায়ে পোশাক পায়খানা জিকির ইত্যাদিতে যে সময়ে সাময়িক জিকির আছে সেগুলো করবে, এমন জিহবা রাখা দরকার। ওয়া যাওজাতুম মুমিনাতুন তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, আহা, আর এমন এক মাল, এমন এক সম্পদ যে সম্পদ দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, এমন এক ভালো স্ত্রী থাকা দরকার যে স্ত্রী তোমাকে তোমার দিনের কাজে আখেরাতের কাজে সহযোগিতা করবে। দুনিয়ার কাজে সহযোগিতা করার স্ত্রী বহু আছে, তারা জানছে, সে জানে, সে স্ত্রী জানে যে আমি সহযোগিতা করলে আমার লাভ আছে, কিন্তু আখেরাতের কাজে সহযোগিতা করা মেয়ে বা স্ত্রী খুব কম আছে আখেরাতের কাজে। একজন সৌদি বলছে যে আমার এমন বউ হয়েছে মোতাবা থেকেও মানে সাংঘাতিক, কি ব্যাপার মোতাবা থেকেও, মানে এখানে জানেন তো আজান হলেই দোকান বন্ধ করতে হয়, অফিস বন্ধ করতে হয়, ইয়া আল্লাহ সালাহ সালাহ বলে না বলে না, আর না হলে জোর করে বন্ধ করে, অনেককে ধরে নিয়ে গিয়ে চাবুক লাগায়। বলছে মোতাবা থেকেও বড় মোতাবা, বলছে কেন, বলছে আজান হয়ে গেলে আমাকে আর ঘরে বসতেই দেয় না, ইয়া আল্লাহ সালাহ সাজদান রহ সাল্লি, মানে ঘরে বসতে দেয় না, যাও জামাত সহকারে, তুমি পুরুষ মানুষ জামাত সহকারে নামাজ পড়ো, আর আমার ইচ্ছা যে সে আমার ভালো স্ত্রী, তাকে আমি খুব ভালোবাসি, তার কাছে বসি, কিন্তু সে আমাকে জোর করে মসজিদে পাঠায়। দেখছেন স্ত্রী, এই স্ত্রী চাই, এমন স্ত্রী চাই। একজন বিয়ে হয়েছে, এক মহিলার বিয়ে হয়েছে, সৌদি আরবের ঘটনা, হঠাৎ করে জানছে তার স্বামী নামাজ পড়ে না, হয়তো দু একের পরে পড়ে না, লোক দেখা নিয়ে পড়ে না, হ্যাঁ পড়ে না, এই তো মহিলা সমস্যায় পড়ল। মহিলা ভালো মহিলা, সে জানে, ওলামাদের ফতোয়া জানে যে যে মেয়ে ছেলে নামাজ পড়ে না তার সঙ্গে বিয়ে জায়েজ না, আমি নামাজি, ইয়ে আমার স্বামী নামাজ পড়ে না, ইয়া আল্লাহ আমি কি করব। কাউকে জিজ্ঞেস করে সে বুঝতে পারলো যে প্রথমে চেষ্টা করে দেখতে হবে সে নামাজি হয় কি না, নামাজি না হলে তালাক, নামাজি না হলে বেনামাজির কাছ থেকে তালাক নিতে হবে মহিলাকে। এই ব্যাপারে চেষ্টা করে চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, তার পালঙ্গের পাশে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে মুসল্লি বানিয়ে দাও, তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, এমন দোয়া আছে না নেই কোরআন মাজিদে? কে করেছিলেন? ইব্রাহিম নবী কি বলেছিলেন, রব্বি জাননি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, চক্ষু শীতল, আপনার ছেলে যদি আপনার সামনে নামাজ পড়ে, আপনার সামনে নামাজ পড়তে বেরিয়ে যায়, আপনার চোখ ঠান্ডা হয় না, হয় না, আপনার স্ত্রী যদি আজান হওয়া মাত্র উজু করে আপনার বাড়িতে নামাজ পড়তে শুরু করে কিংবা আপনাকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করে, আপনার চক্ষু শীতল হবে না? হবে না। আপনি আপনার আপনজনকে যখন দেখবেন যে সে ভালো কাজে উদ্বুদ্ধ হচ্ছে, আপনাকেও উদ্বুদ্ধ করছে, আপনার চক্ষু শীতল হবে। এই জন্য আল্লাহ আল্লাহ তুমি আমার পরিবারের মধ্য থেকে, আমার স্ত্রীদের মধ্য থেকে এদেরকে কি বানাও? চক্ষু শীতলতা বানাও, চোখ ঠান্ডা হয়ে যাবে। হে মহিলা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, মুসল্লি বানিয়ে দাও। আর শুনিয়ে শুনিয়ে, যাতে করে স্বামী স্বামী শোনে, স্বামীর মনটা গলে, সত্যিই গলে গেল, বলছে আরে হে মেয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আমি আজাবে যাব, আমি জাহান্নামে যাব সেটা চাই না, ভালো, কত ভালো মেয়ে। সঙ্গে সঙ্গে উঠে তাকে সান্ত্বনা দিয়ে বলছে, শোনো তুমি আল্লাহর কাছে কাঁদাকাটি করছো, আমার জন্য দোয়া করছো, আমি তোবা করছি আল্লাহর কাছে, আমি আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব। এই হচ্ছে মেয়ে, এই হচ্ছে সেই স্ত্রী যে আখেরাতের কাজে আপনাকে সহযোগিতা করে। এমন হওয়া উচিত, স্বামী স্ত্রীর মাঝে পরস্পর সহযোগিতা হওয়া উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, রাহিম আল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহ, আল্লাহ তাআলা সেই পুরুষকে, সেই স্বামীকে রহম করেন যে রাতে উঠে তাহাজ্জুদ পড়তে ওঠে এবং তার স্ত্রীকে ওঠায়, ওঠো তাহাজ্জুদ পড়ো। ফাইন আবাত নাযাহা ফি ওয়াজহিহাল মা, আসে যদি উঠতে অস্বীকার করে, অনেক সময় ঘুমের ঘোর বেশি থাকে, উঠতে চায় না, তো চোখে পানি দিয়ে ওঠায়, বুঝতে পারলেন? এখন তো এখন এমন স্ত্রী আছে চোখে পানি দিয়ে উঠবে, কিন্তু এমন স্ত্রী আছে চোখে পানি দিলে যেমন গরম খোলাতে পানি দেওয়া হয় ছাঁ করে ওঠে, এমনও বউ আছে, তাই না? এমন বউ আছে কালে কেলে সাপের মতো ফস, তুমি ওর নিজের তরকা তেল দাও, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ নাই বা পড়লাম, এমনও স্ত্রী হতে পারে। উল্টা ঠিক সেই মহিলাকে, সেই স্ত্রীকে আল্লাহ রহম করুক যে তাহাজ্জুদের জন্য ওঠে এবং তার স্বামীকে ওঠায়, ওঠো গো তাহাজ্জুদ পড়ে নাও, তাহাজ্জুদ পড়ো, যদি না উঠতে চায় তার মুখে পানি দেয়। এমন পুরুষ হতে পারে যে গরম খোলাতে পানি পড়লো, বড় মোতাওয়া হয়ে গেছে, তাই না? সুতরাং এই পরস্পর সহযোগিতা, স্বামী স্ত্রী সহযোগিতা করবে, স্ত্রী স্বামী সহযোগিতা করবে সংসারে, দিনের ব্যাপারে এবং দুনিয়ার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাযলুমান, তোমার ভাইয়ের সহযোগিতা করো, চাহে সে জালেম হোক চাহে মাজলুম হোক, চাহে অত্যাচারী হোক চাহে অত্যাচারিত হোক। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরুহু মাযলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান, একজন অত্যাচারীদের সাহায্য করা যায়, কিন্তু অত্যাচারী সাহায্য করলে কিভাবে সাহায্য করবো? অত্যাচারীকে সাহায্য করলে অত্যাচার বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামনাউহু মিনাজ যুলম ফাযাকা নাসরুকা ইয়া, তাকে জুলুম করা থেকে, অত্যাচার করা থেকে রুখবে, এটাই হবে তার প্রতি তোমার সহযোগিতা, সাহায্য করা। কারণ একজন অত্যাচারীকে যখন অত্যাচার থেকে রুখবেন, তখন তার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, তার পাপ কমে যাবে কিংবা পাপই হবে না, এটা তার প্রতি সহযোগিতা করা। আর একজন অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, সে তার প্রতি জুলুম করা হচ্ছে। আপনি জানেন যে অমুক লোক বেতন, তার মানে মনিব বেতন দেয় না, তার মালিক বেতন দেয় না, আপনি সহযোগিতা করুন, তার বেতন আদায় করে দেন। আপনি জানেন যে একটা লোক কোন মানুষের কাছে খামখা অত্যাচারিত হচ্ছে, খামখা মারধর করে, খামখা গালাগালি করে, আপনি সহযোগিতা করুন, তাকে গিয়ে আপনি চার্জ করুন, যদি শক্তি থাকে। ওই শক্তির কথা বললাম, শর্ত আছে অবশ্য, সবাই সব কাজ পারে না। সুতরাং যদি হাত হাত দ্বারা পারেন বাধা দেন, না হয় মৌখিকভাবে তাকে বলুন, ভাই ওর হকটা ওর আদায় হক আদায় করে দেন, আমি আপনি একজনের কাছে ঋণ পাবে, ঋণ আপনাকে যদি শোধ করছে না, সে নানা রকম বিভিন্ন টাল বাহানা করছে, মেয়া কোর্টে যাও, অমুক করো তমুক করো, পুলিশে যাও, আমি তোমার দিলাম না, আমার আমি তোমার ধারি না, ইত্যাদি, যান আপনি গিয়ে তার ঋণটাকে আদায় করে দেন। এই হচ্ছে সহযোগিতা, জালেম এবং মাজলুমের মাঝে সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন মোমেন থেকে দুনিয়ার কোন কষ্ট দূর করে দেবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যত কষ্ট আছে সেই কষ্টসমূহের কষ্ট আল্লাহ কিয়ামতে মাফ করবেন। মা ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন নিঃস্বকে, ঋণ পরিশোধে অপারগ লোককে সহজ করে দেবে, ঋণ মৌকুব করে দেবে কিংবা কম করে দেবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রতি সহজ করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন মানুষের ত্রুটি গোপন করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার ত্রুটি গোপন করবেন। ত্রুটি গোপন করা বলতে আবার কোন অপরাধীকে গোপন করে দেন না, অপরাধীকে গোপন করলে অপরাধ বেড়ে চলবে তাই না? কোন একজন বড় অপরাধী আপনি তাকে গোপন করছেন, আপনি তাকে আশ্রয় দিচ্ছেন কিংবা লুকিয়ে রাখছেন, শাস্তি দিতে দিচ্ছেন না, জেল হোক সেটা চান না, এটা অন্যায়। কিন্তু কোন ত্রুটি আপনি জানেন যে এমন এক ত্রুটি আছে, সেই ত্রুটি মানুষের মাঝে প্রকাশ হইলে এটা কোনো অপরাধ না, প্রকাশ এমন লজ্জার কথা যেটা মানুষের মাঝে প্রচার করলে পরে তার সম্মান হানি হবে, আপনি সেটাকে গোপন রাখবেন, গোপন রাখবেন, খবরদার প্রকাশ করবেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি, মনে করুন একটা লোক বিবাহের সম্পর্ক নিয়ে আপনার পাড়াতে এলো, আপনার গ্রামে এলো, আপনি জানছেন যে অমুক লোক অমুক বাড়িতে এসেছে, সে তার বোনের অথবা মেয়ের বিয়ে দেবে। আপনি জানেন যে ছেলের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে, সে ছেলে হচ্ছে এক নম্বর দাগিমাল, লম্পট কিংবা ডাকাত কিংবা আরো কিছু সন্ত্রাসী। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করলে, ভাই আমি অমুক জায়গাতে, হ্যাঁ তো কি ব্যাপার, সঙ্গে বিয়ে দেওয়া ঠিক হবে? তখন আপনি কি বলবেন, ত্রুটি গোপন করবেন মুসলমান হিসাবে নাকি প্রকাশ করবেন মুসলমান ভাইয়ের সহযোগিতা হিসাবে? এখানে বুঝেন আপনি, এখানে আপনার গোপন করা চলবে না, এখানে তাকে নসিহত করতে হবে, ভাই দেখেন বাড়িতে এই ব্যাপার, ও বাড়ি ভালো না। একজন মুসলমানের প্রতি আপনি সুপরামর্শ দেবেন, এখানে ত্রুটি গোপন করা যাবে না। তবে কিছু ত্রুটি এমন আছে যেগুলো ছোটখাটো, সেই ত্রুটি আপনি গোপন করবেন যাতে করে তার মান সম্মান হারিয়ে না যায়, ছোটখাটো। যেমন একটা লোকে যেমন ঘুমালে নাক ডাকে বলছে, এমন নাক ডাকা ডাকে যে কোনো লোককে ঘুমাতে দেয় না। এখন যদি বিয়ের কোনো ইয়ে আছে তাহলে না ওর সঙ্গে বিয়ে দেবো না, ও বিয়ের ঘুমের সময় নাক ডাকে, এটা কি বলা চলবে? হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো ত্রুটি, এমন ত্রুটি মানুষের মাঝে প্রচার করে তাকে ছোট করতে হয় না, বুঝতে পারলেন? এগুলো গোপন করতে হয়, কোন একটা বদভ্যাস আছে সে বদভ্যাসের কথা গোপন করতে হয়, কিন্তু যেখানে যেখানে অপরাধের কথা সেখানে গোপন করা চলবে না। ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি, আর আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। বান্দা যদি তার ভাইয়ের সহযোগিতা করে আল্লাহ তার সহযোগিতা করবেন। তারপরে আরো লম্বা হাদিস, ওমান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহাল আল্লাহু লাহু বিহি তারিকান আল জান্নাহ, যে ব্যক্তি এমন এক রাস্তায় চলবে যে সে আল্লাহর দিনের ইলম অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আপনারা কোন পথে আছেন এখন? এখন ইলম তলবের পথে আছেন, এটা হচ্ছে আল্লাহর ইলম তলবের পথ। যদি আপনি আপনার নিয়ত ভালো থাকে তাই হচ্ছে জান্নাতের পথ, এ হচ্ছে জান্নাতের পথ। একজন সালাফদেরকে বলা হয়েছিল, কোন সালাফকে জিজ্ঞেস করা হলো আপনাকে যদি এত সময় দেওয়া হয় বা এত বয়স দেওয়া হয় তা আপনি কি করবেন মরণ পর্যন্ত? তো উনি বললেন যে আমি মরণ পর্যন্ত ইলম তলব করব। কেন না? মরণ পর্যন্ত ইলম তলব করলে জান্নাতের পথে মৃত্যু হবে। ইলম তলব করতে থাকুন একদম মরণ পর্যন্ত, আপনি মশলা মাসাইল এইসব কোরআন হাদিসের চর্চা করতে থাকুন। আর তারই সাথে একটা কথা আছে যেটা আমাদের সাথে সম্পৃক্ত, ওমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের কোন ঘরে মসজিদে জমা হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইতাদারাসুনাহু, আপসে কি করে, দারস তাদরিস পঠন পাঠন করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদেরকে রহমত ছেয়ে নেয়, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আর মালায়েক ফেরেশতা ঘিরে নেয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আর এদেরকে এই লোকদের কথা আল্লাহর কাছে কি করা হয়, আলোচনা করা হয়, ওমান বাক্তা বিহি আমালুহু, যার আমল যাকে পিছিয়ে দিয়েছে, আমল যাকে পিছিয়ে দিয়েছে, লাম ইসরে বিহি নাসাবুহু, তার বংশ তাকে অগ্রসর করতে পারে না। বংশ দিয়ে কোনো কাজ হবে? সবারই আমল চাই, সৈয়দ বংশে হলেও নবীর বংশে হলেও আমল চাই, এ নয় যে নবীর বংশে বলে তাকে মাফ করে দেবে, না তা না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা যে সবাই বসে আছি এই সভার, আপনারা জানেন এই সভা কত বড় সভা এবং কত মর্যাদা সম্পন্ন সভা, ফেরেশতারা আল্লাহর কাছে বলাবলি করেন এবং শেষকালে বলে আল্লাহ ওরা কি চায়, ওরা জান্নাত চায়, ওরা কি জান্নাত দেখেছে, না তো দেখেনি, দেখলে কি হতো আরো বেশি চায়, তো ওরা কি চায়, জাহান্নাম থেকে পানাহ চায়, ওরা কি জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখেনি, যদি দেখতো কি হতো? ওরা আরো বেশি পানাহ চাইতো। ওরা কি চায়? আল্লাহ ওরা ক্ষমা চায়। আল্লাহ বলেন, যাও ওই মজলিসে যা, বসে আছে সবাইকেই ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলেন, কিন্তু ওদের মধ্যে অমুক অমুক লোক জিকির শুনতে আসেনি, ওয়াজ নসিহত শুনতে আসেনি, নিজের স্বার্থে এসেছে। আল্লাহ তাআলা বললেন, ওকেও ক্ষমা করে দিলাম। হুম কওমুন হুম কওমুন লা ইসকা বিহিম জালিসুম, ওরা এমন এক সম্প্রদায় যাদের সাথে যে বসবে তাই সেও বঞ্চিত হবে না, তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এমন এক সভা, এমন এক ইজতিমা। অতএব এই মজলিস, যে মজলিসের জন্য যেখানে আল্লাহর ঘরে আমরা আল্লাহর কিতাব থেকে, আল্লাহর রাসূলের হাদিস থেকে আলোচনা করছি, এখানে এই ফজিলত যে রহমত চেয়ে নেয়, প্রশান্তি আসে, ফেরেশতা ঘিরে নেন, আর আল্লাহর কাছে আমাদের কথা আলোচনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলভুক্ত করুন যে দলভুক্তির যে দলের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহুম্মা আমিন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদল, সব থেকে ভালো কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রাখা, ওয়া জিহাদুন ফি সাবিলিহ, তার পথে জিহাদ করা। কুলতু ফা আইয়ুর রিকাবে আফদল, কোন গোলাম আজাদ করা সব থেকে ভালো? কালা আলা হা সামানান, যা সব থেকে বেশি দামি, ও আনফাস আনফাসুহা ইন্দা আহলিহা, আর নিজের পরিবারের কাছে তার মালিকের কাছে সব থেকে শ্রেষ্ঠ। কুলতু ফাইল্লাম আফআল, যদি আমি এইসব কাজ করতে না পারি, ইমান বিল্লাহ তো করতেই হবে, আল্লাহর প্রতি ইমান তো রাখতেই হবে, কিন্তু জিহাদ করতে না পারি, যদি আমি কোন গোলাম আজাদ করতে না পারি, কোন দাসকে মুক্তি দিতে না পারি, তাহলে কালা তুইনু দাইআন আও তাসনা আলি আখরাক, তুমি কোন কারিগরকে সহযোগিতা করবে অথবা কোন অকারিগর লোকের জন্য কিছু বানিয়ে দেবে। কথাটা বুঝলেন? এক দেশে একটা কথা আছে, বসে থাকি না বেগার যায়, তার মানে বসে থাকা ঠিক না। তোমার কাজ নেই, ঠিক আছে, একটা লোকের সহযোগিতা করো, সেখানে তোমার নিয়ত কিছু পাবো বলে না, পেতেও পারো দিতেও পারে, কিন্তু যদি না দেয় খবরদার, নেওয়ার নিয়ত না, পাবার নিয়ত করো না। একজন কারিগর কাজ করছে, তার লোকের প্রয়োজন হতে পারে না, পারে না, তার সহযোগিতা করো। একজন কাঠমিস্ত্রি, সে বিভিন্ন কাঠের কাজ করছে, তুমি গিয়ে বসে আছো, সেখানে গিয়ে যাও তার দোকানে গিয়ে সহযোগিতা করে দাও, সে কিছু পয়সা দিলেও দিতে পারে, না দিলে আল্লাহর ওয়াস্তে করো। কিংবা এমন লোক যে কাজ করতে পারে না, হঠাৎ করে দেখলেন একটা লোক তার বাড়ির দরজাতে ঠক ঠক হাতুড়ি নিয়ে এমন বাড়ি মারছে, দেখেই বুঝতে পারছেন যে এ কাজ এর নয়, অথচ আপনি মাশাআল্লাহ পারেন, হাতুড়িটা নিয়ে আপনি তার কাজটা করে দেন। এইভাবে যদি পরস্পর সহযোগিতা করেন, এক মুসলিম মুসলিমের সহযোগিতা করবে, এটাই হচ্ছে উচিত। তো সাহাবী বলছেন, ফাইল্লাম আফাল, যদি এটাও করতে না পারি, কালা তাদাউ নাসা মিনাশশার, তাহলে তোমার মন্দ থেকে, তোমার অনিষ্টকারিতা থেকে লোকদেরকে বাঁচাবে। খবরদার, তুমি কারো প্রতি অন্যায় করো না, যদি ভালো কাজ না করতে পারো অন্তপক্ষে মন্দ কাজ করো না, খারাপ কাজ করো না। ফাইন নাহা সাদাকাতুন হবে তোমার নিজের জন্য সাদকা। আর এ কথাও আপনারা জানেন যে কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লু ইয়াম, প্রত্যেক দিন মানুষের প্রত্যেক হাড্ডির জোড়া থেকে সাদকা করতে হয়। কটা হাড্ডির জোড়া আছে? 360 খানা। 360 খানা ডেলি সাদকা করতে হবে। সাহাবরা বলেন, তো 360 খানা সাদকা কোথায় পাবো, এত সাদকা কিভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সাদকা করা খুব সহজ, সাদকার নিয়তে করো, অনেক সাদকা আছে, কিভাবে করবে? বলছে, ইয়াদিলু বাইনাল ইসদাইনি সাদাকা, দুজনের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে সাদাকা। ইউইনুর রাজুলু আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা, আপনি আপনার গাড়িতে কারো মাল বয়ে দিলেন, এটাও হবে সাদকা। ইয়ারফা আলাইহি মাতাআহু সাদাকা, আপনি কাউকে গাড়িতে তুলে নিয়ে তাকে অন্য জায়গায় পৌঁছে দিলেন, এটা হচ্ছে সাদাকা। কালিমাতু তাইয়িবা সাদাকা, কাউকে ভালো কথা বললেন, উপদেশ দিলেন, সুপরামর্শ দিলেন, এ হচ্ছে সাদাকা। কুল্লু খুতুওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতে সাদাকা, মসজিদের জন্য নামাজ পড়তে আসছেন, প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদাকা। ওয়ইমিতুল আযানি তারিকে সাদাকা, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া হচ্ছে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তা'আতুফিহিম, মুসলমানদের উদাহরণ নিজেদের আপোষে সাহায্য সহযোগিতায় এবং আপোষে দয়া দাক্ষিণ্যে একটি দেহের মতো, ইজাস্তাকা মিনহু উদউন তাদা আলাহু সাইরুল আযায় বিল হুম্মা ওয়াসহর, একটা দেহের মতো, দেহের এক জায়গা যদি আঘাত প্রাপ্ত হয়, ব্যথা প্রাপ্ত হয়, তো সারা দেহই তার জন্য কি করে, জাগরণ করে, সারা দেহই তার জন্য কষ্ট বোধ করে, সারা দেহতেই তার জ্বর আসে, হাতে ব্যথা পেয়েছে, এর জন্য কি পা কষ্ট পাবে না? না, একটা দেহের মতো। এই জন্য সমাজের যদি একটা মানুষ কষ্ট পায়, সেই কষ্টে আরেকজনকে সমান ভাগে, সমান ভাবে না পারলেও কিছু অন্তপক্ষে ভাগ নেওয়া দরকার, সমানুভূতি থাকা দরকার। সহানুভূতি থাকবে, সমানুভূতি থাকবে, সমান সমান যে হ্যাঁ ওই লোকটার কষ্ট হচ্ছে, আমার যদি হতো তো আমার ওই রকম কষ্ট, এরকম অনুভব হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। মুমিন হচ্ছে মুমিনের জন্য এই বিল্ডিং এর মতো, এই বিল্ডিং এর একটা অংশ অপর অংশকে কি করে মজবুত করে রাখে, মজবুত করে, একটা ইট পাশাপাশি আর একটা ইট, এইভাবে বিল্ডিং তৈরি হয়েছে। আর তার মাঝে কি আছে? সিমেন্ট। এই সিমেন্ট কিসের? ইমানের সিমেন্ট থাকা দরকার। ইমানের সিমেন্ট থাকবে, ফলে এক মানুষ অপর মানুষের এইভাবে মজবুত করবে এক অপরকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলছেন, আল মুমিনু মিরআতু আখি। মুমিন হচ্ছে মুমিনের জন্য আয়নার মতো। আয়নার মতো কেন? যেহেতু মুমিন মুমিনের ভাই, ইয়াকুফু আলাইহি দায়াতা ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারায়। আয়নাতে কি কাজ করা হয়? আপনার চোখে কালি আছে কিনা, নাকে কোনো ময়লা আছে কিনা, কোন চেহারাতে ময়লা আছে কিনা দেখা হয় না আয়না। এরকম মুমিন হচ্ছে ভাই, আপনার কোন ত্রুটি থাকলে আপনার ভাই বলে দেবে, আপনি সংশোধন করবেন। আয়না দেখে যেমন আপনি আপনার চেহারার ত্রুটি সংশোধন করেন, তেমনি আপনার ভাই আপনার ত্রুটি সংশোধন করলে আপনি মেনে নেবেন এবং সেই ত্রুটি সংশোধন করবেন। ভাইয়ের উচিত সেই ত্রুটিগুলো বলা, আর এ ভাইয়ের উচিত সেই ত্রুটিগুলো সংশোধন করা। বলছেন ইয়াকুফু আলাইহি দায়াতা, যাতে সে ধ্বংস না হয়, নষ্ট না হয়, সেই চেষ্টা করবে। ও ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, এবং যাতে করে সে কোন রকমের বিপদে না পড়ে, তার জন্য পিছন থেকে সে কি করবে, তার রক্ষণাবেক্ষণ করবে। এটাই হচ্ছে প্রত্যেক মুমিনের কর্তব্য। আর একটা শেষ হাদিস বলে আমি শেষ করে দেব, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের বেশি উপকারে লাগে। কথাটা বুঝলেন? আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি কে? যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ আযজা ওয়াজাল, আর আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, এমন কোন খুশি যে খুশি তুমি কোন মুমিনের ভিতরে ভরে দেবে। তার মানে কোন মুমিনকে খুশ করা, খুশি করা, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ, প্রিয় কাজ আল্লাহর কাছে। কেমন খুশি? আপনি একদিন দাওয়াত করে খাওয়ালেন, খুশ হবে না হবে না? ঈদের সময় একটা উপহার দিলেন, খুশ হবে না হবে না? আল্লাহু আকবার। ছোট গরিবের বাচ্চাদেরকে যদি ঈদের দিনে একটা ভালো জামা কিনে দেন, একজোড়া জুতো কিনে দেন, কত খুশি হয়! সেই খুশি বড় খুশি, আর সেই খুশির জন্য আপনার মনও খুশি হবে, আর সেই সাথে এটা হবে সব থেকে প্রিয় কাজ আল্লাহর নিকটে। আও তাকশিফু আনহু কুরবাতান, প্রিয় কাজ আল্লাহর কাছে প্রিয় কাজ কি? যে তার কোন বিপদ তুমি উদ্ধার, বিপদ থেকে উদ্ধার করবে, কোন কষ্ট থেকে মুক্তি দেবে। আও তাকদি আনহু দাইনান, সে ঋণ পরিশোধ করতে পারছে না, তার থেকে, তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেবে। আও তাতরুদা আনহু জুআন, কিংবা সে ক্ষুধার্ত আছে, খিদেতে আছে, তার ক্ষুধা দূর করে দেবে। ওয়ালা আন আমশি মা আখিল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদে শাহরান, আমি এই মসজিদে এক মাস এতেকাফ করব, এর থেকে আমার কাছে বেশি প্রিয় যে আমি কোন মুমিন ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজন পূর্ণ করে দেব। এক মাস এতেকাফ করার থেকে কি হল ভালো উত্তম? যে আমি আমার মুসলিম ভাইয়ের সঙ্গে গিয়ে তার প্রয়োজন পূর্ণ করে দেব। ওয়ামান কাফা গাদাবাহু, আর যে ব্যক্তি নিজের রাগ দমন করে নেয়, কেউ হয়তো তার প্রতি অন্যায় করেছে কিন্তু সে রাগ দমন করে নিল, সাতারাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, তার নিজের ইজ্জত ঢেকে নেবেন। আর মান কাজামা গায়জান ওয়ালাউ শা আইয়ুমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কালবাহু রিদান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার রাগকে মানে প্রয়োগ করতে পারে, রাগে একজন হয়তো অন্যায় করলো সে মারতে পারে, তার কোনো সমস্যা হবে না, কিন্তু মারল না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হৃদয়কে সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। ওমান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতিহি হাত্তা ইসবিতাহা লাহু আসবাতাল্লাহু তাআলা কদমাহু ইয়াউমান তাযিল্লুল আকদাম, আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে গিয়ে তার প্রয়োজন মেটাবে এবং সে হয়তো পদস্খলন ঘটছিল তার পথকে, তার পাকে দৃঢ় করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার পাকে দৃঢ় করবেন যেখানে পা পিছলে যায়। কোথায় পিছলে যায় পা? কিয়ামতের দিনে কখন পিছলে যাবে পা? কলসিরাতের উপরে, তাই না? পা পিছলে যাবে। তারপরে ওয়াইন নাসু আল খুলুকি, ইউফসিদুল আমাল নোংরা চরিত্র আমল নষ্ট করে দেয়, কামা ইউফসিদুল খাল্লাল আসাল যেমন সিরকা মধুকে নষ্ট করে দেয়। এই হলো আমাদের শেষ হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বিষয়ে বিষয়ে কথা বললাম যে পরস্পর সহযোগিতা আমাদের থাকতে হবে, এক মুসলিম অপর মুসলিমকে সহযোগিতা করবে, এক মানুষ অপর মানুষকে সহযোগিতা করবে, আর এই রকম ভাবেই সমাজ হবে সুন্দর, পরিবেশ হবে সুন্দর। মানুষ পারস্পরিক সম্প্রীতি যদি না থাকে, মানুষের যদি সম্প্রীতি না থাকে, তাহলে সে সমাজ তিষ্ঠাতে পারে না, সে সমাজ হচ্ছে পঙ্গু। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সজীব করুন, সচেতনশীল করুন, আর আমাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।